যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, সৈন্য দল বাঁচার লড়াই, আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই, কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়, নিজের মুখে রায় না দল লাগছে অসহায়, তুমি অন্য কারোর গল্পে নায়িকা, তুমি অন্য কারোর গল্পে নায়িকা, যেন মাছের কান কর লাল এত নরম, শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল বিপদ বড়, কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়, নিজের মুখে রায় না দোল লাগছে অসহায়, তুমি অন্য কারোর গল্পে নায়িকা, তুমি অন্য কারোর গল্পে নায়িকা, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো।